गोपी बाधा गोपी बाधा दी बाधा भाईनी भाईनी भाईनी काटे आए तोरा बड़ो भालो छेले काटे आए काटे आए काटे आए আপনি আমাদের নাম জানেন? নাম জানি ধাম জানি সব জানি, রাজা দিল দূর করে খাইনি খাইনি, কোথা যাবি কি বা খাবি জানা নেই জানা নেই জানা নেই। সত্যি রাজা মশাই আমাদের বড্ড দুঃখ, কিছু করবো কিছু বুঝতে পারছি না। আমি আছি বউতো রাজা খুশি হলে বারবি, খুশি হলে বারবি তিনবার তিনবার তিনবার তিনবার। শুধু তিন দেবে দেবে বল তোরা কোন বার কোন বার চাষ বল কোন বার চাষ বল কোন বার। খাওয়া কোনো ভাবনা না থাকে, আমাদের খুব দেশ বেড়ানোর সব রাজা মশাই, যদি একটু ঘুরে টুরে বেড়াতে পারতাম। দেশ দেখা দেশ দেখা দেশ দেশ দেশ দেশ, জুতো জোড়া পায়ে পরে কোথা যাবি নাম করে, এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি। আর রাজা মশাই, যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম। হবে হবে হবে হবে গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে, লোকে শুনে বাবা কাকা পীর হয়ে তেমনি যাবে তেমনি যাবে।